আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز ومحترم حضرات مسلمان الكرام বিভিন্ন স্থান থেকে আগত সর্বস্তরের সাথী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে দীর্ঘ এক মাস পর্যন্ত সিয়াম পালন করার পরে ঈদুল ফিতরের জামাতে হাজির হওয়ার জন্য আসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। ঈদ শব্দের অর্থ হচ্ছে বারবার ফিরে আসা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, হিজরত করে গেলেন, তখন দেখলেন মদিনাবাসী দুই দিন আনন্দ করে, উৎসব করে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বিস্তারিত বর্ণনা হয়েছে, আবু দাউদ শরীফের হাদিস। আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আগমন করলেন। ওয়ালাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা, মদিনাবাসী দুই দিন একত্রিত হয়ে আনন্দ উৎসব করত। একদিনের নাম ছিল নাইরুজ, আর একদিনের নাম ছিল মেহেরজান। নিছক আনন্দ উৎসব পর্যন্তই সীমাবদ্ধ ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য জিজ্ঞেস করলেন, মা হাযানিল ইয়াওমানি তালআবুনা ফীহি, এ দুটো কি যে দিন দুটোতে তোমরা আনন্দ উৎসব করছো? قالوا كنا نلعب فيهما في الجاهليه, তারা বলল আমরা জাহেলি যুগে এই দুটো দিনে একত্র হয়ে আনন্দ উৎসব করতাম। فقال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, قد ابدلكم الله بهما خيرا منهما, আল্লাহ তাআলা তোমাদেরকে ওই দুটো দিনের পরিবর্তে এর চেয়ে ভালো দুটো দিন আল্লাহ তাআলা দিয়েছেন। আর সে দুটো দিন হচ্ছে ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর, একটা হচ্ছে ঈদুল আযহা আর একটা হচ্ছে ঈদুল ফিতর। ভালো এজন্য হচ্ছে একজন মুমিন আনন্দ উৎসব করবে তাও আল্লাহর জন্যই হবে। ইসলাম অন্য অন্য ধর্মের মতো গির্জা বা প্যাগোডা বা মন্দিরে সীমাবদ্ধ কোনো ধর্ম নয়, এরা ধর্মটাকে আলাদা করে ফেলেছিল, এজন্য আনন্দ উৎসব ধর্মের অংশ মনে করা হতো না আর ধর্মকে আনন্দ উৎসব থেকে আলাদা রাখা হতো। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদের মাধ্যমে একদিকে মানুষ আনন্দ উৎসব করবে, সেখানেও তারা তাদের রবকে স্মরণ করবে। এজন্য বলা হয়েছে এই দুটো দিন যা তোমাদের দুটো দিন থেকে অনেক ভালো। মুমিনরা জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর ইবাদত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করার পরে বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আমার গোলামী করার জন্য। অনেকে না বুঝে প্রশ্ন করে থাকে, যদি আমরা সবসময় আল্লাহর ইবাদত করি তাহলে আমাদের পেট চলবে কি করে? মূলত এটা অজ্ঞতা, মূর্খতা, ইসলামকে না জানার কারণে প্রশ্ন করে থাকে। নতুবা যদি একজন লোক জানে যে ইসলামে একজন লোক নামাজ রোজা হজ জাকাত এগুলো যেমন ইবাদত করে, ঠিক তেমনি ভাবে আল্লাহর হুকুম মেনে যদি কোনো ব্যক্তি খ্যাত খামারে কাজ করে, চাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, এই সবগুলো তার ইবাদত বলে গণ্য হবে। এজন্য কোরআনুল কারীমের সূরা জুমাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদে, যখন তোমরা সালাত থেকে ফারিগ হয়ে গেলে তোমরা এবারে জমিনে ছড়িয়ে পড়ো, মাথার ঘাম পায়ে ফেলে কাজ করো, অবতাগু মিন ফযলিল্লাহি, এবং তোমরা আল্লাহর ফজল আল্লাহর অনুগ্রহ রিজিক তালাশ করো, অনুগ্রহ বলা হয়েছে। তাহলে বোঝা গেল রিজিক তালাশ করা, কাজ করা, এটাও ইবাদত যদি মানুষ আল্লাহর হুকুমের অধীনে করে থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আরো সুন্দর করে বলতে গিয়ে বলেছেন, মুমিনের প্রত্যেকটা কাজ ইবাদত, হাত্তা লুকমাতা ফি ফি ইমরাতিহা, এমনকি সে যদি তার স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে দেয়, একটা আদর করে তার স্ত্রীর মুখে মিষ্টি তুলে দেয়, এটা পর্যন্ত ইবাদত বলে গণ্য হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের কামনা বাসনা পূরণ করব, সেটাও কি ইবাদত? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাত যদি এটা অপাত্রে ব্যবহার করত তাহলে গুনাহ হতো কিনা? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ অবশ্যই গুনাহ হতো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অপাত্রে করলে যদি গুনাহ হতো তাহলে যে ব্যক্তি আল্লাহর হুকুম মেনে আল্লাহর হুকুম মতো এই কাজগুলো করলো, এটা ইবাদত কেন হবে না? পরিষ্কার হয়ে গেল যে মুমিনের জীবনের প্রত্যেকটা কাজ ইবাদত। সব কাজগুলো কি? এজন্য কোরআনে বলা হয়েছে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার সালাত, আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, সব কিছু, লিল্লাহি রাব্বিল আলামিন, এক আল্লাহর জন্য যিনি গোটা জগৎসমূহের রব। কার জন্য? এক আল্লাহর জন্য। তাহলে যদি জীবন মরণ সব কিছু আল্লাহর জন্য হয়, তাহলে মুমিনের জীবনের সব কিছুই ইবাদত বলে গণ্য হবে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য। আমরা কার গোলাম? খালি কি মসজিদে না বাইরেও? আমরা নামাজের মধ্যে বলে থাকি, এজন্য কোরআনুল করিমের একটা সূরা প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে পড়া ফরজ। সেই সূরাটা কি ইয়াসিন সূরা, আর রহমান সূরা, ওয়াকিয়া কোন সূরা, সূরাতুল ফাতিহা। এটাকে বলা হয় হাদিয়াতুন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে গিফট করা হয়েছে এটাকে। তার মানে কি, অন্য অন্য সূরা চেষ্টা করে মুখস্থ করতে হয়, কিন্তু একজন মুসলিম বাচ্চা যদি মুসলিম ঘরে জন্মগ্রহণ করে, যেই ঘরে নামাজ হয়, আল্লাহর হুকুম মতো চলে, ওই ঘরের প্রত্যেকটা বাচ্চা আল্লাহর পক্ষ থেকে এই সূরা মুখস্থ পেয়ে যায়। আপনি বলতে পারবেন না সূরা ফাতিহা কবে মুখস্থ করেছেন, এটা আল্লাহর পক্ষ থেকে এমনি মুখস্থ করে দেওয়া হয়েছে। কারণ কি, এই সূরার মাধ্যমে বান্দা স্বীকৃতি দিচ্ছে যে সে আল্লাহর গোলাম। আমরা যেমন কোনো প্রধানমন্ত্রী বা কোনো বড় ব্যক্তি কোথাও গেলে তাকে মানপত্র দেই, মানপত্রের তিনটা অংশ থাকে। প্রথম অংশে যাকে মানপত্র দেওয়া হচ্ছে তার প্রশংসাপত্র থাকে, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েন একত্র, এরকম ভাবে হাজীগঞ্জের মিনার, সদরঘাটের কামান, আরো কত প্রশংসা। এরপরে পরিচয় থাকে, আপনাকে আমরা ভোট দিয়েছি, আপনার জন্য আমরা এই করেছি সেই করেছি, জেল জুলুমে যাতন সহ্য করেছি, এটা পরিচয় আমাদের সঙ্গে তার সম্পর্কটা কি। এরপরে তিন নম্বরে শুরু হয় আবেদন, আমাদের রাস্তা লাগবে, পোল লাগবে, মাননীয় ব্রিজ, আমার একটা স্পিকার লাগবে, এরকম দাবি করে আর কি। তো যাই হোক, সূরা ফাতিহার মাধ্যমে মানুষ প্রথমে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করছে, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই রবের, আল্লাহর যিনি গোটা জগৎসমূহের রব, যিনি কি। এরপরে আরো প্রশংসা, আর রহমান, আর রহিম, মালিক ইয়াউমিদ্দিন, এগুলো সব প্রশংসা। এবারে আল্লাহর পক্ষ থেকে যেন প্রশ্ন হচ্ছে, তোমার এই প্রশংসা তো শুনলাম, এবারে বলো তোমার সঙ্গে আমার সম্পর্কটা কি। বান্দা এবারে পরিচয় দিচ্ছে, ইয়াকা নাবুদু, ইয়াকা নাবুদু, আমি কেবলমাত্র তোমারই গোলামি করি, আমার পরিচয় হচ্ছে আমি তোমার গোলাম, তুমি আমার রব, পরিচয় হয়ে গেছে। ইয়াকা, আমাকে আপনি চিনছেন না, আমি তো আপনার সেই গোলাম যে কেবলমাত্র আপনারই গোলামি করি। ইয়াকা নাবুদু, কেবলমাত্র তোমারই গোলামি করি, আমি কোনো খাতা বাবার গোলাম না, গাদা বাবার গোলাম না, ল্যাংটা বাবার গোলাম না, দরগাওয়ালার গোলাম না, পীর বাবার গোলাম না, গেসু দারাজ, জুলফে দারাজ, খাজা নওয়াজ, বান্দা নওয়াজ, কোনো মানুষের গোলাম না। ইয়াকা নাবুদু, আমি কেবলমাত্র তোমারই গোলামি করি, তোমার সঙ্গে আমার সম্পর্ক হচ্ছে তুমি আমার মালিক, তুমি আমার মনিব, আমি তোমার গোলাম। আমরা গোলাম, তবে কার গোলাম, না কোনো মানুষের গোলাম, নবীর গোলাম না, অলির গোলাম না, কার গোলাম, আল্লাহর গোলাম। নবীরাও কার গোলাম? এখানে মানুষ ভুল বুঝে, আমরা সাক্ষ্য দেই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। আব্দুহু, আব্দুল মানে কি, গোলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর গোলাম, আমরা কার গোলাম, না মানুষের গোলাম। কাজে এই যে নাম রাখে অনেকে, আব্দুল নবী, আব্দুর রসুল, গোলাম রসুল, কদম রসুল, গোলাম মুস্তফা, মুস্তফার গোলাম, গোলাম আহমদ, আহমদের গোলাম, আমরা কি আহমদের গোলাম, মুস্তফার গোলাম, না আল্লাহর গোলাম? এই নামগুলোর মধ্যেও শিরিক জড়িত। আমরা সবাই কার গোলাম? ইয়াকা নাবুদু। এবারে যখন আল্লাহর গোলাম হয়ে গেলাম, এবারে আল্লাহ বলছেন তাহলে কি চাও বলো, এবারে চাওয়া দাওয়ার ব্যাপার। তিন নম্বর অংশ, ওয়াইয়াকা নাস্তাইন, আমরা কেবলমাত্র তোমার কাছেই সাহায্য চাই। কার কাছে সাহায্য চাবো, না কোনো দরবারে, মাজারে গিয়ে? ওয়াইয়াকা নাস্তাইন, আমরা তোমার কাছেই সাহায্য চাই। এবারে আল্লাহ তাআলা বলছেন কি সাহায্য চাও বলো, কারণ বাচ্চাদেরকে যদি জিজ্ঞেস করা হয় বাজার থেকে কি আনবো, তো বলো চকলেট নিয়ে আসো, তোমরা কি চাও? আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন, আমার কাছে সবচেয়ে বড় দামি জিনিসটা চাও, তা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমরা তোমার কাছে আবেদন করছি তোমাকে পাওয়ার জন্য, তোমার রাস্তায় চলার জন্য, তোমার নৈকট্য অর্জন করার জন্য সরল এবং সহজ সোজা রাস্তা যেটা, ওটার জন্য আবেদন করছি। সুবহানাল্লাহ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহকে পাওয়ার জন্য সিরাতে মুস্তাকিমের চাহিদা হচ্ছে এখানে। আমি বলছিলাম এজন্য যে সূরা ফাতিহার মাধ্যমে আমরা পরিচয় দিচ্ছি আমরা কার গোলাম। আমরা কি এটা বলছি যে আমরা শুধু মসজিদে আল্লাহর গোলাম? আমরা বলছি আমরা সব সময় তোমার গোলাম, মসজিদেও তোমার গোলাম, বাজারেও তোমার গোলাম, আদালতে তোমার গোলাম, ব্যাংকে তোমার গোলাম, সংসদে তোমার গোলাম, বঙ্গভবনে কার গোলাম, সব জায়গায় গোলাম হব কার। এই জন্য ইসলাম এটা কোনো মসজিদ কেন্দ্রিক ধর্ম না। সেজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, লোকদেরকে বললেন তোমাদেরকে আল্লাহ তাআলা দুটো দিন দিয়ে তোমাদের ওই দিনগুলোকে পরিবর্তন করে দিয়েছেন, সেই দুটো দিন হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। মুসলিম জাতি আনন্দ উৎসব করবে তাও কার জন্য? এই শিক্ষা দিয়েছে ইসলাম। ইসলাম নিছক কোনো ধর্ম না, ইসলাম হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, জীবন বিধান। দীর্ঘ এক মাস পর্যন্ত সিয়াম পালন করে মানুষ পরিচয় দিয়েছে, আমরা আল্লাহ তোমার জন্য না খেয়ে থাকতে পারি, আমরা তোমার জন্য ইবাদত করি। এমন কি বিকেল বেলা যখন গলা শুকিয়ে যায়, পানির তৃষ্ণায় কলিজা শুকিয়ে যায়, আসরের নামাজ রুজু করতে গিয়ে মুখে পানিও নিয়েছি, দুনিয়ার কোনো শক্তি নেই তাকে জানার, একটু পানি যদি গলার ভিতরে নিয়ে যায় তাহলে গলাটা ভিজে যায়, সেই মুহূর্তেও আল্লাহ তাআলার হুকুম পালন করে, আল্লাহ তাআলা দেখেন এবং জানেন সেই বিশ্বাস করে গলার ভিতর থেকে পানিটাকে বের করে ফেলে দিচ্ছি, পিপাসার জায়গায় পিপাসা রয়ে গেল, কলিজা শুকিয়ে আছে, তবু আল্লাহর হুকুম পালন করতে গিয়ে ওই গলার ভিতর থেকে পানিটা ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে না। কাকে ভয় করে? এর মাধ্যমে একজন বান্দা আল্লাহর সামনে স্বীকৃতি দিচ্ছে যে আল্লাহ আমি যেরকম ভাবে এই সিয়ামের মাধ্যমে গলার ভিতরে পানি থাকা সত্ত্বেও মুখে না নিয়ে কুলি করে ফেলে দিয়েছি, ঠিক এরকম ভাবে জীবনের সকল ক্ষেত্রে তুমি সব দেখো, আমি ব্যবসা করতে গিয়ে মালে ভেজাল দিলে তুমি দেখবে, এক নাম্বার মাল বলে তিন নাম্বার মাল বিক্রি করলে তুমি শুনবে, টেবিলের উপর দিয়ে ঘুষ নিলেও তুমি দেখবে, নিচের থেকে নিলেও দেখবে, অফিসের ভিতর থেকে নিলেও দেখবে, কালোবাজারি করে দেখবে, ধোকাবাজি করলে দেখবে, এরকম ভাবে জীবনের সকল ক্ষেত্রে ওই আল্লাহর ভয় কলিজার মধ্যে ঢুকাবার জন্যই সিয়ামকে ফরজ করা হয়েছিল। এজন্য আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাফ লাহু মিন আশরাতি আমসালিহা ইলা সাবঈ মিয়াতি যিফিন, বনি আদমের প্রত্যেকটা আমল দশ গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়, ইল্লা সোম, কিন্তু শুধুমাত্র রোজা এর ব্যতিক্রম, ফাইন্নাহু লি ওয়া আনা আজি বিহি, রোজাটা শুধুমাত্রই আমার জন্য রাখা হয়, আমি নিজে আল্লাহ এর প্রতিদান দিব, আনলিমিটেড, এর কোনো সীমানা নাই, কত সব আল্লাহ তারা দিবেন, সাতশো আর সাত হাজার গুণ না, আল্লাহ বলছেন আমি নিজ হাতে পুরস্কার দিব, দুনিয়ার প্রধানমন্ত্রী যদি ঘোষণা করে এটার পুরস্কার আমি নিজে দিব, তাহলে কত বড় পুরস্কার হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি বলছেন রোজাটা আমার জন্য রাখা হয়েছে, আমি আল্লাহ নিজের পুরস্কার দিব, সেই পুরস্কার যে কত বড় হবে এটা মুমিনরা সেদিনই টের পাবে যেদিন আল্লাহ তাআলা দিবেন। এই হাদিসটা বলার উদ্দেশ্য হচ্ছে এই যে আল্লাহ তাআলা এখানে বললেন যে রোজাটা আমার জন্য, আমরা তো সব ইবাদতগুলো আল্লাহর জন্যই করি, এটা আবার কেন আল্লাহ বললেন যে রোজাটা আমার জন্য? এটা এজন্য যে এই রোজার মাধ্যমে আমরা দেখলাম অন্য ইবাদতের মধ্যে লৌকিকতা থাকতে পারে, মানুষকে দেখানো হতে পারে, কিন্তু রোজা এমন একটা ইবাদত যেটা শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্যই রাখা সম্ভব। যদি কেউ আল্লাহকে খুশি করার জন্য না রাখে, তাহলে সে ওই যে বললাম উজু করতে গিয়েও পানি মুখের ভিতরে নিতে পারে, কেউ দেখবে না। ভাইরা আমার, এইভাবে যারা সিয়াম পালন করে, এক মাস সিয়াম পালন করে ঈদগাহে চলে আসলো, রাস্তার দুপাশে ফেরেশতারা তাদেরকে স্বাগত জানায়, সালাম জানায়। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ঈদগাহে আসার সময় এক রাস্তা দিয়ে আসো, আরেক রাস্তা দিয়ে যাও। আল্লাহ নবী এটাই করতেন। হাদিস অনেকগুলো আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আসতেন, কিভাবে যেতেন সেটা হাদিসে বলা আছে। ঈদুল ফিতরে কিছু খেয়ে আসতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর খাদেম, তিনি বয়ান করছেন, ক্বালা কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা ইয়াউমু ঈদিন ক্বালা ফাত-তারিক, রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যখন যেতেন, ক্বালা ফাত-তারিক, রাস্তা উল্টে আসতেন, একটা দিয়ে যেতেন আর একটা দিয়ে আসতেন, এভাবেই আল্লাহ রাসূল আসতেন। এরপরে বলা হচ্ছে, আনানাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াগদু ইয়াউমাল ফিতর হাত্তা ইয়াকুলু তামারাত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরে আসার সময় কয়েকটা খেজুর খেয়ে আসতেন, ওয়াইয়াকুল হুন্না বিতরান, এবং তিনি বেজোর খেতেন। রাওয়াহুল বুখারী, রাও বুখারী হাদিস, বেজোর খেতেন, তিনটা পাঁচটা অথবা সাতটা খেজুর খেয়ে এরপরে ঈদগাহে চলে আসতেন ঈদের নামাজের জন্য। বোঝা গেল এই দীর্ঘ এক মাস পর্যন্ত যেমন দিনের বেলায় না খাওয়া ইবাদত ছিল, ঈদের দিন সকালে খাওয়াটাও সেই ইবাদত। এর মাধ্যমে পরিষ্কার হয়ে গেল, ইবাদত তুমি মন গড়া করলে চলবে না। ঈদের দিনে খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন, আজকে রোজা রাখা হারাম, কোরবানির দিন রোজা রাখা হারাম, কোরবানির পরে তিন দিন রোজা রাখা হারাম, অথচ রমজানে আমরা রোজা রাখলাম ফরজ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের দিনের বেলায় খাবারকে হারাম করে দিয়েছিলেন, আর আজকে সে আল্লাহ তাআলা দিনের বেলায় না খাওয়াকে হারাম করে দিয়েছেন। ইবাদত করব কার হুকুমে? না কোনো মন গড়া। ভাইরা আমার, এই জন্য মনে রাখতে হবে, ইবাদত কবুল হওয়ার জন্য দুইটা শর্ত। একটা হচ্ছে ইবাদতটা হতে হবে সম্পূর্ণ কার জন্য, যেমনটা এতক্ষণ বললাম যে সেই ইবাদতটা করতে গিয়ে আমাকে মনে রাখতে হবে ইয়াকা নাবুদু, আমি কেবলমাত্র আল্লাহরই গোলামি করছি, এর মাঝখানে কোনো ভায়া থাকবে না, কোনো মাধ্যম থাকবে না, সরাসরি ইবাদত করব কার জন্য। আমরা যখন সেজদা করি সরাসরি কার জন্য করি? এখানে কোনো ভায়া মাধ্যম আছে? আজকে আমাদের এই সমাজে ইসলামের নামে বিভিন্ন খানকা, বিভিন্ন দরগা, যেভাবে বিভিন্ন ধর্মের মধ্যে যাজকরা তাদের ধর্মকে ধ্বংস করেছে, ইসলামের মধ্যেও সেরকম বিভিন্ন দল, মত, ফেরকা, তরিকা তৈরি করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনী ইসরাইল 72টা ফেরকায় বিভক্ত হয়েছিল, ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান, আমার উম্মত অচিরেই 73 ফেরকায় বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওরা সব জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র একটা দল হবে জান্নাতি। কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দলটি কারা, কি তাদের পরিচয়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই তরিকার উপরে আছি, যেই পথের উপরে আছি, এই তরিকা এবং এই পথে যারা থাকবে তারাই নাজাত পাবে, বাকি সব জাহান্নামী। আমি আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই, আল্লাহর নবী যেদিন বললেন আমি এবং আমার সাহাবীরা যেই তরিকার উপর আছি, এই তরিকায় যারা চলবে তারা নাজাত পাবে, সেই দিন কি আর কোন তরিকার জন্ম হয়েছিল? আমরা আজকে বিভিন্ন তরিকার সবক নেই, এদেশের পীর সাহেবরা সবক দেয়, চিশতিয়ার তরিকা, কাদেরিয়ার তরিকা, নকশবন্দিয়ার তরিকা, অমুক দরগা, অমুক দুর্গা। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পরিষ্কার করে ঘোষণা করলেন আমি এবং আমার সাহাবীরা যেই তরিকাতে আছি এই তরিকায় যারা থাকবে একমাত্র তারাই নাজাত পাবে, বাকি সব জাহান্নামে যাবে। সেই দিনকে এই তরিকার কোনো জন্ম হয়েছিল? সেই দিন একটা তরিকা ছিল, সেই তরিকাটা রাসূলের তরিকা। কার তরিকা? সেই দিন মুসলিমদের একটা পরিচয় ছিল, তার নাম ছিল ইসলাম। তার নাম ছিল কি? সব ছিল মুসলিম, আর কোনো পরিচয় ছিল না। ও মুসলমান জাতি, যদি নাজাত পেতে চাও, আল্লাহর কাছে মুক্তি পেতে চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহকে পাওয়ার জন্য সোজা রাস্তায় চলো। সোজা রাস্তা একটাই থাকে আর বাঁকা রাস্তা হাজার থাকে। এটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে স্পষ্ট করার জন্য প্রথমে আল্লাহ নবী একটা সোজা দাগ দিলেন, দাগ দিয়ে এরপরে ডানে বামে আরো কতগুলো দাগ দিলেন। হাদিসটা মিশকাত শরীফের 30 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, ক্বালা খাত্তালানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সোজা দাগ দিলেন। সুম্মা ক্বালা হাদা সাবিলুল্লাহ, এরপরে ওই দাগে হাত রেখে বললেন এটা হচ্ছে আল্লাহর রাস্তা। এটা কার রাস্তা? এরপরে সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়ান শিমালিহি, এরপরে ডান দিকে কতগুলো দাগ দিলেন আর বাম দিকে কতগুলো দাগ দিলেন। তারপরে ওই দাগগুলো সম্পর্কে বললেন, ওয়াকালা হাদিহি সুবুলুন, এ হচ্ছে অনেকগুলো রাস্তা। আলা কুল্লি সাবিল মিনহা শাইতান, যেই রাস্তাগুলোর প্রত্যেকটা রাস্তার মুখে মুখে এক একটা শয়তান বসে আছে। কি বসে আছে? ভাইরা আমার, এই কথার আমার হলে আমাকে আপনারা ধরবেন, আর যদি এই কথার কারণে কারো ভিতরে অনুভূতিতে আঘাত এসে থাকে তাহলে সেই আঘাতটা ক্ষতি বেহাতেমবাগের উপরে নয়, আঘাতটা যাবে রাসূল আরবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সামনে হাদিস খোলা আছে মিশকাত শরীফের 30 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনে হাদিসটা উল্লেখ করেছেন। আল্লাহর রাসূল বলছেন, এই যে ডানে বামে রাস্তা দেখতে পাচ্ছ, এগুলো সবগুলো শয়তানের রাস্তা। কার রাস্তা? আল্লাহর হাবিব বলছেন, আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতান, এর প্রত্যেকটা রাস্তায় এক একটা শয়তান বসে আছে। ইয়াদউ ইলাইহি, যখনই কোনো মানুষ সিরাতে মুস্তাকিমে চলতে চায়, সোজা রাস্তায় চলতে চায়, তখন ওই শয়তানগুলো বলে এই তরিকায় ঢুকো, এই তরিকায় ঢুকো, এই দরবারে যাও, ওই দরবারে যাও, এই পীরের সবকাদায় করো। ও মুসলমান জাতি, আল্লাহর নবী পরিষ্কার করে ঘোষণা করে দিয়ে তারপরে কোরআন আয়াত তেলাওয়াত করেছেন, ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু। কোরআন আয়াত আল্লাহ রাসূল তেলাওয়াত করলেন যে আমার আল্লাহ বলছেন আমার রাস্তা এটা একটা রাস্তা মুস্তাকিমান, যা সরল এবং সোজা। ফাত্তাবিউহু, তোমরা সেই রাস্তা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, খবরদার তোমরা মানুষের তৈরি করা রাস্তা তরিকা এইগুলোতে চলবে না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে তোমাদেরকে ওই লোকগুলো আল্লাহর রাস্তা থেকে সরিয়ে ফেলবে। ভাইরা আমার, আজকে ইসলামের মধ্যে নানান তরিকা মুসলিম জাতিকে বিভক্ত করে ফেলেছে। আমি বলি, আজকে মুসলিম জাতি চতুর্দিকে মার খাচ্ছে, এর কারণ কি? ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে প্রথমে ভাগ করেছে। ওই যে এক রাখাল 3 মালিকের ছাগল পালতো, তো ছাগল দেখতে একরকম পেস্ট লাগে কেবল, আর মালিকদের মার খায়। রাখাল চিন্তা করলো, এবারে আর মার খাবো না, ছাগলের এবারে চিহ্ন লাগাবো। এক মালিকের ছাগলের কান ফুটা করলো, এটা অমুক মালিকের ছাগল, তুরাবালির ছাগল। আর এক মালিকের ছাগলের নাক ফুটা করলো, এটা গুরাবালির ছাগল। আর এক মালিকের ছাগলের মাথায় কালার লাগাইল, এটা অমুক পীর সাহেবের ছাগল। এবারে আর মার খায় না, প্রত্যেক লোকের ছাগল আলাদা হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে ইহুদি খ্রিস্টানরা মুসলিম জাতিকে যখন দেখলো বিশাল এক শক্তি, মুসলিম জাতি ঐক্যবদ্ধভাবে লড়াই করে, যুদ্ধ করে, মুসলিম জাতির নবী যুদ্ধ করেছেন, কোরআনে যুদ্ধের কথা আছে, হাদিসে যুদ্ধের কথা আছে, কোরআনে মুজাহিদদের তরবারি উল্লেখ আছে, আল্লাহর নবীর তরবারি উল্লেখ আছে, ঘোড়ার কথা উল্লেখ আছে, কোরআনে নবীরা জিহাদ করেছেন, সাহাবীরা জিহাদ করেছেন, এরকম ফেরেশতারা জিহাদ করেছেন, এই জিহাদটাকে ভুলিয়ে দিয়ে মুসলিম জাতিকে দলে দলে বিচ্ছিন্ন করে এক একটা তরিকা তৈরি করা দরকার। এভাবে মুসলমানদেরকে বিভিন্ন তরিকা বিভিন্ন দলে বিভক্ত করে দিয়ে ক্ষান্ত হয় নাই, বরং মুসলমানদের টুপি ভাগ করে দিয়েছে। কেউ পাঁচকলি টুপি, কেউ উঁচা টুপি, কেউ গোল টুপি, কেউ লম্বা টুপি, এইভাবে তরিকা ভাগ করেছে, টুপি ভাগ করেছে, এমনকি পাগড়ির কালার পর্যন্ত ভাগ করে দিয়েছে, এক এক পীরের এক একটা ছাগলের দল তৈরি করে দিয়েছে। ভাইরা আমার, আল্লাহ তাআলা যে ইসলাম দিয়েছিলেন সেই ইসলামের তরিকা ছিল একটাই, তার নাম ইসলাম, রাসুলের তরিকা। ওই তরিকাকে বিচ্ছিন্ন করা হয়েছে। আল্লাহর নবী যেটা ভবিষ্যৎবাণী করেছিলেন, বিদায় হজের ভাষণটা পড়ুন, আল্লাহর নবী বলেছেন, আমার সামনে হাদিস আছে মিশকাতের 30 নম্বর পাতায় মাঝামাঝি পৃষ্ঠা আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর আব্দুল্লাহ ইবনে আমর قال قال رسول الله صلى الله عليه وسلم لا ياتين على امتي كما اتى على بني اسرائيل حزوا النعل بالنعل। বনি ইসরাইল যে কাজ করেছিল আমার উম্মত হুবহু সেই কাজগুলো করবে, এমনকি তাদের মধ্যে কোন ব্যক্তি যদি তার মায়ের সঙ্গে প্রকাশ্যে জেনাবে বিচার করে থাকে, এই উম্মতের মধ্যে শেলকগুলো তৈরি হয়ে যাবে। এখন হচ্ছে ওটা। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো শুধু বনি ইসরাইলদের মতই না, বরং তার চেয়ে বেশি হবে। ওয়াইন্না বনি ইসরাইল তাফাররাকাত আলা সিনতাইন ওয়া সাবিনা মিল্লাতান। জেনে রাখো বনি ইসরাইল 72 ফেরকায় বিভক্ত হয়েছিল। ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান। আর অচিরেই আমার উম্মত 73 ফেরকায় বিভক্ত হবে। কত ফেরকা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর পরে বলেছেন, কুল্লুহুম ফিন্নার। এই 72 ফেরকা 73 ফেরকার সব জাহান্নামী হবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধু একটা মাত্র দল নাজাত পাবে, মুক্তি পাবে। কয়টা দল নাজাত পাবে? এবারে সাহাবায়ে কেরাম প্রশ্ন করতে ভুল করেন নাই। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, সেই দলটি কি, তাদের পরিচয় কি, কারা নাজাত পাবে, সেইটা কি চিশতিয়া, সেটা কি তরিকা কাদেরিয়া, না নকশবন্দিয়া, না মুজাদ্দিদিয়া, না সাবেরিয়া, না শিয়া, না রাফেজি, না জাহমিয়া, না খারেজি, কোন দল নাজাত পাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, না এই সমস্ত কোনো ফেরকা না। ইলা, আল্লাহ রাসূল বলছেন, কালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই মতের উপর আছি, যেই পথের উপর আছি, যেই তরিকার উপর আছি, এই পথে, এই মতে, এই তরিকায় যারা থাকবে একমাত্র তারাই নাজাত পাবে, সারা সব জাহান্নামী। এবারে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, 1400 বছর পরে আপনার যে উম্মতরা হাতেমবাগের মসজিদে থাকবে, ওরা আপনাকেও পাবে না, আপনার সাহাবীদের কেউ পাবে না। আপনি তো বলেছেন, আমি এবং আমার সাহাবীরা যেই পথে আর যেই মতে আছি, এই পথে আর মতে যারা চলবে তারাই নাজাত পাবে, বাকি সব জাহান্নামী। তাহলে ওই যে 1400 বছর পরের হাতেমবাগ মসজিদের মুসল্লিরা কি করে আপনার রাস্তা চিনবে, আপনার সাহাবীদেরকে জানবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিয়েছেন বিদায় হজের ভাষণের অংশ। আল্লাহর নবী আর বলেছেন, তারাক্তু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটো জিনিসকে রেখে যাচ্ছি, লাং তাদিল্লুমা তামাসসাক্তুম বিহিমা, তোমরা পদভ্রষ্ট হবে না, পদস্খলিত হবে না, যতক্ষণ পর্যন্ত ওই দুটো জিনিসকে শক্তভাবে ধারণ করবে। কয়টা জিনিসকে? সেই দুইটা জিনিস কি কি? পীর সাবরা, একদিকে পীর একদিকে শাসক, কি শাসক আর যাজক? না, আল্লাহর নবী পরিষ্কার করে বলেছেন, আমি তোমাদের মাঝে দুটো জিনিসকে রেখে গেলাম, লাং তাদিল্লুমা তামাসসাক্তুম বিহিমা, তোমরা পদভ্রষ্ট হবে না, পদস্খলিত হবে না, আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত হবে না, যতক্ষণ পর্যন্ত সেই দুটো জিনিসকে শক্তভাবে ধরবে। সেই দুটো জিনিস হচ্ছে কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, একটা হচ্ছে আল্লাহর কিতাব কুরআনুল করিম, আরেকটা হচ্ছে আল্লাহর নবীর সহিহ হাদিস। যতক্ষণ পর্যন্ত এই দুটো জিনিসকে মুসলমান ধরে রাখবে, অতক্ষণ পর্যন্ত সেই জাতি পদভ্রষ্ট হবে না, পদস্খলিত হবে না। কিন্তু আজকে পরিতাপের বিষয় হচ্ছে, যখনই আমরা কোরআন হাদিসের কথা বলি তখন লোকেরা বলে, পীর সাহেবরা কি কম বুঝছে, এত আলেমরা কম বুঝেছে, কোরআনের আয়াত দেখালো তারা মানতে চায় না, হাদিস খুলে দেখালো মানতে চায় না। আল্লাহর নবী বলেছেন কোরআন হাদিস ধরো, এরা বলল পীর ধরেছি, কোরআন হাদিস ছাড়ছি। ও আমার জাতি, আল্লাহর নবী পরিষ্কার করে দিয়েছেন, যারা কোরআন হাদিসের পরেও পীরদের তরিকা শক্তভাবে ধরে আছো, পীর বলল ইবাদত করতে গেলে পীরের কলম দিকে মতওয়াজ্জু করতে হবে, নামাজ পড়লো কাবার দিকে ফিরে, নামাজের পরে পীরের বাড়ির দিকে ফিরে দোয়া করে, পায়ের বৃদ্ধাঙ্গুল চুষে পীরের ফয়েজ নাকি বৃদ্ধাঙ্গুল দিয়ে পেটের ভিতরে ঢুকে যায়। এমনকি পীর সাহেবকে তার জন্মদিনে গোসল করায়, নওরোজ অনুষ্ঠান করে তার গোসল করা পানি মুড়িতে ভাগ করে খায়। মুসলমান এত ইতর হয়ে গেছে। শুধু তাই না, বাউল নামে আর একটা ধর্ম তৈরি হয়েছে মুসলমানদের মধ্যে। এরা আবার ধর্ম তৈরি করেছে সিদ্ধি অর্জন করে, পঞ্চরস খেতে হয়, মানুষের পেশাব পায়খানা, তারপরে হায়েজের রক্ত, নেফাসের রক্ত, বীর্য, এইসব একত্র করে তারপর অন্ধকার রাতে বসে বসে খায় আর কয় সিদ্ধি অর্জন করি। ভাইরা আমার, এই সমস্ত নোংরা জাতি ইসলাম নয়। আল্লাহর নবী ছিলেন স্বচ্ছ পরিষ্কার, আল্লাহর নবী পবিত্র ছিলেন। আল্লাহর নবী এই নোংরামি পছন্দ করেন নাই। এখন যদি ময়লা পড়ে, দাঁত দিয়ে ময়লা পড়ে, গাঁজা খেতে খেতে মুখ লাল হয়ে গেছে, চোখ লাল হয়ে গেছে, মাথায় জটলা পড়ে গেছে, কয় যে এটা আল্লাহর ওলি। এই মুসলমান শুনে রেখো, আল্লাহর নবী বলেছেন, লাউলা আনাসুকালা উম্মতি, আমার উম্মতের জন্য যদি আমি কঠিন মনে না করতাম, কষ্টকর মনে না করতাম, লা আমার তুহুম বিসওয়া কেন্দা কুল্লে সলাতিন, আমি প্রত্যেক নামাজের সময় আমার উম্মতের জন্য মেসওয়াক করাকে ফরজ করে দিতাম। এই জন্য মেসওয়াক করে যে নামাজ পড়া হয়, মেসওয়াক ছাড়া যে নামাজ পড়া হয়, মেসওয়াক ছাড়া নামাজের তুলনায় মেসওয়াক করা নামাজের সওয়াব 27 গুণ বেশি পাওয়া যায়। দাঁত পরিষ্কার রাখতে হবে, আর গাঁজা খেতে খেতে মুখ ময়লা পড়ে গেছে, একাকার হয়ে গেছে, এরে বলে আল্লাহর ওলি। আল্লাহর নবী মাথা আঁচড়াতেন, হাদিসে বলা হয়েছে, ওয়াকানা ইউরাজ্জুলু জিব্বান, আল্লাহর নবী কমপক্ষে একদিন পর একদিন হলো মাথা আঁচড়াতেন। আল্লাহর নবী সুগন্ধি ব্যবহার করতেন, হাদিসে বলা হয়েছে, আমার কাছে দুনিয়ার তিনটা জিনিস বেশি প্রিয়, এর মধ্যে একটা হচ্ছে সুগন্ধি। যেই নবী এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন, মাথা আঁচড়াতেন, সুগন্ধি ব্যবহার করতেন, ঈদের দিনে সুগন্ধি ব্যবহার করতে বলেছেন, পরিষ্কার কাপড় পরতে বলেছেন, সেই জাতি আজকে তার নবীকে ভুলে গিয়ে, নবীর সুন্নাতকে ভুলে গিয়ে, যখন তাকে জটলা পড়েছে, যখন তাকে ময়লা পড়েছে, পেশাব পায়খানা একাকার হয়ে গেছে, দুর্গন্ধে শয়তান পালায়, তাকে আল্লাহর ওলি মনে করে তার পিছনে পিছনে ঘুরতে থাকে, সে নাকি অনেক কিছু দেয় তাকে পাওয়ার আশায়, এমন নোংরা জাতিতে পরিণত ইসলাম জাত মুসলমান জাতি। আর সে কারণে চতুর্দিকে মার খাচ্ছে আজকে। এই মোহাম্মদপুরে এক পাগলা আছে, আমি পাগল বলে তাকে ঘৃণা করি না, মানসিক রুগী, রুগী হিসেবে তাকে খাওয়া কোনো আপত্তি নাই, কিন্তু যখন রুগীর থেকে অ্যাডভান্স করে তুমি এটাকে আল্লাহর ওলি মনে করে তার পিছনে ঘুরবে, মনে রাখতে হবে তুমি আল্লাহর নবীকে অপমান করেছ। নবী ময়লা থাকতেন না, নবী কোনো পাগল ছিলেন না, নবীর গায়ে দুর্গন্ধ আসতো না, তুমি দুর্গন্ধযুক্ত পচা কাপড় ময়লা কাপড় পরা একটা লোককে আল্লাহর ওলি মনে করে তার পিছনে ভিতরে ঘুরছো, নবীকে অপমান করছো, নবীর সুন্নাহকে অপমান করছো, ইসলামের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো। ভাইরা আমার, ঈদের শিক্ষা, আজকে কেন পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরবো, কেন আতর লাগাবো, কেন খুশবু লাগাবো? ইসলাম বলছে, ইসলাম কয় আমি সেদিন নিছক কোন ধর্ম নয়, ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এইদের মধ্যে গরিব ধনী সবাই যেন আনন্দ বোধ করতে পারে, সবাই যেন খুশি দেখতে পারে, সেজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাদাকাতুল ফিতরকে ঈদের নামাজের আগে আদায় করে দাও। তোমার ঈদের আগে গরিবের ঈদ, আমি এজন্য ওই যে যাকাতের বই লিখেছি আমি লিখেছি গরিবের ঈদ, ধনীদের ঈদের আগে, গরিবের ঈদ ধনীর ঈদের আগে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ঈদগাহে আসার আগে ফিত্রা আদায় করে দাও। ফামান আদ্দাহা ক্বাবলাস সালাত, যেই ব্যক্তি ফিত্রা ঈদের সালাতের আগে আদায় করলো, ফাহিয়া সাদাকাতুন মাকবুলাতুন, এটা আল্লাহর কাছে কবুল সদকা হিসেবে গ্রহণযোগ্য হবে। আর যে ব্যক্তি ঈদের নামাজের পরে আদায় করলো, ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত, এটা অন্য অন্য সাধারণ দানের মতো একটা দান, আদায় করতে হবে, মাপ নাই, কিন্তু কি সওয়াব থেকে বঞ্চিত হয়ে গেল, কারণ আল্লাহর নির্দেশ ছিল, আল্লাহর নবীর তরিকা ছিল, গরিবের ঈদ যেন আগেই হয়ে যায়, আগে তাকে দিয়ে দাও, তার মনের মধ্যে যেন অভাব না থাকে। তোমার বাচ্চা যেরকম ভাবে নতুন কাপড় চোপড় পরিধান করবে, ঈদে ভালো খাবার খাবে, একজন গরিব মানুষের বাচ্চাও যেন সেরকম ভালো কাপড় পরতে পারে, আনন্দ করতে পারে, সেজন্য গরিবের পাওনাটা ঈদের আগেই দান করে দাও। আছে কোনো ধর্ম এরকম? আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেছি, আমার এই যাকাত কিতাবুল যাকাত নামক বইতে আমি লিখে দিয়েছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যাকাত ভিত্তিক অর্থব্যবস্থা চালু করে এমন এক ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন যা পৃথিবীর ইতিহাসে কোন লিডার কোন অর্থনীতিবিদ দেওয়া সম্ভব হয় নাই, কিয়ামত পর্যন্ত দিতেও পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার বাইতুল মাল উদ্বোধন করছিলেন, মুসলিম জাতির যাকাত ভিত্তিক অর্থব্যবস্থার ব্যাংক উদ্বোধন করছিলেন, সেদিন আল্লাহর নবী বলেছিলেন, বুখারী হাদিসে বলা হয়েছে, আল্লাহর নবী বললেন, আলা মান তারাকা মালান ফালি আহলিহি, শুনে রেখো, আজকের থেকে ঘোষণা করা হচ্ছে, যদি কোনো ব্যক্তি মাল রেখে মারা যায়, সম্পত্তি রেখে মারা যায়, আমি সেই সম্পত্তিতে ভাগ বসাবো না, ওটা তার অরিসদের মধ্যে আল্লাহর হুকুম মতো বন্টন হয়ে যাবে। কিন্তু জেনে রাখো, আমান তারাকা দাইনান আও দায়ান, যদি কোনো ব্যক্তি ঋণ রেখে মারা যায় অথবা অসহায় স্ত্রী সন্তান রেখে মারা যায়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মালের দায়িত্বশীল হিসাবে যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার প্রধান হিসাবে ঘোষণা করছি, আজকের থেকে যত মানুষ ঋণ রেখে মারা যাবে, অসহায় সন্তান রেখে মারা যাবে, স্ত্রী রেখে মারা যাবে, তাদের সমস্ত ভরণ পোষণ, তাদের সমস্ত খোরপোশের দায়িত্ব আমি আল্লাহর নবী নিজের মাথায় তুলে নিলাম। বুখারী মুসলিম হাদিসের সব কিতাবে বলা হয়েছে। এরকম যখন যাকাত ভিত্তিক অর্থব্যবস্থা চালু করা হয়েছিল, তখন আর পুরা হেজাজের জমিনে যাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায় নাই। আজকে সেই যাকাতটাকে মুসলিম জাতি উপহাস করেছে, যাকাতের নামে পাতলা সুতা আর কাঁচা রং দিয়ে কতগুলো লুঙ্গি শাড়ি তৈরি করে পত্রিকায় বিজ্ঞাপন দিতে যাকাতের লুঙ্গি যাকাতের শাড়ি বিতরণ করা হবে, আর সেই লুঙ্গি শাড়ি নিতে গিয়ে মানুষ পায়ের নিচে পিষে মারা যায়। ও আমার জাতি, যাকাতের উদ্দেশ্য এটা ছিল না। যাকাত হচ্ছে একটা আল্লাহ কর্তৃক নির্ধারিত সম্পত্তি, নির্ধারিত মাল আমি বইতে রেখে দিয়েছি। যাকাত কোন অনুকম্প নয়, অনুগ্রহ নয়, যাকাত হচ্ছে ধনীদের মালের মধ্যে গরিবদের নির্দিষ্ট একটা অংশ, এটা হিসাব করে দিতে হবে। তুমি লামসাম দিয়ে দিলা, দানের সওয়াব পাইতে পারো, যাকাত আদায় হবে না। যাকাত আদায় হওয়ার জন্য নির্দিষ্ট তারিখ থাকবে, এই তারিখ থেকে ওই তারিখ পর্যন্ত বছর পূর্ণ হবে, চন্দ্র বছর হিসেবে পূর্ণ হওয়ার পরে ওই তারিখে তোমার কাছে যত টাকা থাকবে, ব্যবসার মাল থাকবে, নগদ টাকা স্বর্ণ রূপা সব হিসাব করে ওইগুলোর 40 ভাগের এক ভাগ যা হয় সম্পূর্ণ তুমি গরিবকে দান করতে হবে, 8টা খাতে দান করতে হবে। এটার নাম কি? 8টা খাত আল্লাহ বয়ান করেছেন নিজে, তাহলে আন্দাজ দিলেও চলবে না। আমি যাকাতের বিস্তারিত লিখে দিয়েছি, বই যারা নেন না এখনো নিয়ে নেবেন। যাকাত কাকে দেওয়া যাবে, কাকে দেওয়া যাবে না, এই মাসটা সুন্দর করে দেওয়া আছে। দেওয়া যাবে না ফেতরা যাকাতের, যদি একটি মাস পাস বলে দিচ্ছে আজকেও যে যাকাত ফেতরা, নিজের মা বাপকে দেওয়া যাবে না, মা বাবার মা বাপ অর্থাৎ আপনি যাদের থেকে দুনিয়াতে আগমন করেছেন, আপনার থেকে যারা দুনিয়াতে এসেছে এদেরকে দেওয়া যাবে না। আপনি যাদের থেকে দুনিয়া আগমন করেছেন বলতে আমি বুঝাচ্ছি নিজের বাপ মা, বাবার বাবা, বাবার বাবা, দাদার দাদা, নানা নানা এগুলো। আর আপনার থেকে যারা এসেছে মানে আপনার ছেলে, ছেলের ছেলে, ছেলের মেয়ে, মেয়ের ছেলে, ছেলে মেয়ে এগুলো। আর এদিকে এই দুই সূত্র বাদে বাকি সবাইকে দেওয়া যাবে, আপন ভাইকেও দেওয়া যাবে, গরিব হলে দেওয়া যাবে, আলাদা থাকলে দেওয়া যাবে, বোনকে দেওয়া যাবে, বোনের ছেলেদেরকে দেওয়া যাবে, বোনের মেয়েদেরকে দেওয়া যাবে, চাচাকে দেওয়া যাবে, চাচিকে দেওয়া যাবে, ফুফাকে দেওয়া যাবে, ফুমিকে দেওয়া যাবে, মামাকে দেওয়া যাবে, মামিকে দেওয়া যাবে, খালাকে দেওয়া যাবে। কারণ এগুলো ডান বাম, আমার দেওয়া যাবে না শুধু উসুল আর ফুরু, উপর আর নিচ। আপনি যাদের থেকে দুনিয়া আগমন করেছেন, আপনার থেকে যারা এসেছে এদেরকে দেওয়া যাবে না, বাকি সবাইকে দেওয়া যাবে। যেরকম আমি যাকাতের খাত ইঙ্গিত, প্রত্যেকটা ইঙ্গিত দিয়ে যাচ্ছে এক একটা বিষয়কে। এই যাকাতের মাধ্যমে একদিকে ইসলাম যেমন গরিবদের ব্যবস্থা করেছে স্থায়ীভাবে, তাদেরকে যাতে করে ভিক্ষা করতে না হয় সেই ব্যবস্থা করে দিয়েছে। এজন্য যাকাত কোন লুঙ্গি শাড়ি দেওয়ার নাম নয়, যাকাত হচ্ছে ইসলামিক স্টেট থাকলে পরে, খেলাফত ব্যবস্থা হলে পরে বাধ্যতামূলক যাকাত আদায় করে সেইটা পরিকল্পিতভাবে আল্লাহর পক্ষ থেকে বণ্টন করে দেওয়া হবে, যাতে করে একবার যে ব্যক্তি যাকাত নিবে পরের বছর যেন আর তাকে যাকাত নিতে না হয়। আজকে কি করা হয়, প্রতি বছর একই ভিক্ষুক, অনেক সময় ভিক্ষুকরা মালিকদেরকে স্মরণ করাইয়ে দেয়, ওই যে আপনি দিয়েছেন এবার দিবেন না, তার মানে সেজন্য সারা বছর ওত পেতে থাকে ওই যাকাতের টাকা খাওয়ার জন্য। জাকাতের অর্থ উদ্দেশ্যকে তুমি ধ্বংস করে দিয়েছো। আজকে মুসলমান জাতি এই জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু না করে গোটা জাতিকে বিধর্মীদের কাছে ভিক্ষুক বানিয়েছে। আল্লাহর নবী পরিষ্কার বলেছেন, আমি এই কিতাবের ভূমিকায় লিখে দিয়েছি, আল্লাহর হাবিব বলেছেন, আলিয়াদুল উলিয়া খায়রুম মিন আলিয়াদিস সুফলা, উপরের হাত নিচের হাতের চেয়ে ভালো। কি বুঝালেন আল্লাহর নবী? দাতার হাত গ্রহিতার হাতের চেয়ে ভালো। এইটাকে সীমাবদ্ধ করে আমাদের হুজুররা কোন পর্যন্ত? ওই ভিক্ষুকে দেওয়া পর্যন্ত। ভিক্ষুক ভিক্ষা যে দেয় সে ভালো, যে নেয় তার চেয়ে। এটা কি এই পর্যন্ত সীমাবদ্ধ? না, আল্লাহর নবী এটার মাধ্যমে একটা জাতীয় চেতনা তৈরি করে দিয়েছেন, দাতার হাত গ্রহিতার হাতের চেয়ে উত্তম, উপরের হাত নিচের হাতের চেয়ে ভালো। তার মানে তুমি ব্যক্তি হও, রাষ্ট্র হও, সব সময় দেওয়ার চেষ্টা করো, গ্রহণ করার চেষ্টা করো না। আজকে মুসলিম জাতি নিজেরা ভিক্ষা করে ইহুদির কাছে, আমেরিকার কাছে, ব্রিটেনের কাছে, হিন্দুদের কাছে, বৌদ্ধদের কাছে, সবার থেকে ভিক্ষা করতে লজ্জা লাগে না। রাস্তার ভিক্ষুকরা তো ভিক্ষা করে, এক জায়গায় না পেলে আরেক জায়গায় যায়, ভিক্ষা দেওয়ার সময় কোনো শর্ত লাগায় না। এই রাষ্ট্রীয় যারা ভিক্ষুক এদেরকে বিধর্মীরা শর্ত দেয়, শর্ত না মানলে কেটে রেখে দেয়। কত অপমান, কত বেইজ্জত, কত লাঞ্ছনা! এত ভিখারি, এত লাঞ্ছিত করে আমাদেরকে ভিক্ষুক বানাচ্ছে। চিন্তা করেছো মুসলমান? আজকে বিশ্বব্যাংক তোমাকে ঋণ দেয়, শর্ত দিয়ে দেয়। আপনারা যে ভিক্ষা দিচ্ছেন শর্ত দিয়ে দেন? এই ভিক্ষুক তোকে ভিক্ষা দিলাম, শর্ত হলে এইটা করবি, আপনি শর্ত দিচ্ছেন? তাহলে আপনি তো ভিক্ষা দেওয়ার সময় শর্ত দেন না, কিন্তু আপনার পক্ষ থেকে, আপনার পক্ষ থেকে যারা ভিক্ষা করছে তাদেরকে শর্ত দিয়ে তারপর ভিক্ষা দিচ্ছে। গোটা জাতিকে ভিক্ষুক বানানো হচ্ছে। হাদিসটা সীমাবদ্ধ না শুধু অল্প জায়গার মধ্যে, আমি লিখে দিয়েছি। এই হাদিসটাকে ব্যাপকভাবে চিন্তা করা প্রয়োজন। মুসলিম জাতি যদি আল্লাহর দেওয়া হুকুম অনুযায়ী, আল্লাহর নবীর তরিকা অনুযায়ী জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করত, আজকে ঢাকায় কত কোটিপতি আছে? 1 কোটি টাকায় 2.5 লাখ টাকা জাকাত, 1 লাখ টাকায় 2,500 টাকা জাকাত, শতকরা 2.5% জাকাত দিতে হবে। এইরকম যদি সবাই ঠিক মতো জাকাত আদায় করত এবং সেই জাকাত সুপরিকল্পিত ভাবে ব্যবস্থা বণ্টন করা হতো, তাহলে এই দেশে আর গরিব থাকতে পারে? এই জাতিকে ভিক্ষা করতে হবে? আজকে আল্লাহর নবীর তরিকা বাদ দিয়ে, এখানে বাদ দিয়ে তারপরে বিধর্মীদের কাছে ভিক্ষুক হচ্ছে গোটা জাতি। আমার ভাইয়েরা, এরপরে জাকাতের মাধ্যমে স্থায়ী ব্যবস্থা করা হলো, এরপরেও যাতে গরিবরা ঈদ করতে পারে সেজন্য ঈদুল ফিতরের ব্যবস্থা করা হয়েছে। ঈদুল ফিতরের সময় ফিতরা দিতে বাধ্য করা হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন এবং বলে দিয়েছেন, এটা নামাজের আগে আদায় করে দাও, গরিবদের ঈদ যেন কোনো সময় ব্যাহত না হয়। আপনি ঈদের পরে দিলেন, ওই গরিবের বাচ্চা ঈদের জামা কিনতে পারবে না, এজন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিলেন আগে আদায় করো, এরপরে যেন নতুন জামা কাপড় পরে আমির ধনী গরিব সব ঈদগাহে জড়ো হবে। এই জন্য ঈদের দিনে কোনো পার্থক্য নাই, লা ফারকা বাইনাল আসওয়াদি ওয়াল আহমারে, সাদা কালো ধনী গরিব কারো মধ্যে কোনো ভেদাভেদ নেই, সব ঈদগাহে চলে আসবে, সবার সঙ্গে সবার দেখা হবে, সবার দরজা খোলা থাকবে, সবাইকে মেহমানদারি করবে, কোনো মুসলিমের সঙ্গে কোনো মুসলিমের শত্রুতা থাকবে না, আজকে সব ভাই ভাই হয়ে যাবে। এটা হচ্ছে ঈদের আর একটা বড় শিক্ষা। ভাইয়েরা আমার, কি সুন্দর ইসলাম! প্রথমে মুসলিম জাতিকে বলা হয়েছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। আমরা কথায় কথায় বলি নামাজ রোজা, না, কোরআনে নামাজ আর রোজা বলা হয় নাই। কোরআনের 82 জায়গায় আমি লিখে দিয়েছি, 82 জায়গায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করো, যাকাত আদায় করো, সালাত কায়েম করো, যাকাত আদায় করো। সালাতের সঙ্গে কি মিলন হয়েছে? না নামাজ রোজা, না নামাজ যাকাত। কারণ কি? কারণ হচ্ছে এই, যখন ঘুমের থেকে সকালবেলা ফজর পড়তে আসলো, একটা লোক রাতের বেলায় না খেয়েছিল, তুমি পাশে অনুভব করতে পেরেছ, যাকাত দিয়ে তাকে সাহায্য করো। এইভাবে দৈনিক 5 বার তোমরা এলাকার লোকের একাত্র হও জামে মসজিদে। এরপরে আরেকটু বড় পরিসরে শুক্রবার ঈদের দিন, সপ্তাহের ঈদ, সেই দিন আরো বড় পরিসরে একাত্র হও, সবাই এলাকার কি কি দুঃখ কষ্ট আছে তা লাঘব করার চেষ্টা করবে। এরপরে বছরে 2 দিন একাত্র হয়ে ঈদের মাধ্যমে আরো বড় পরিসরে আবার মুসলিম জাতি একাত্র হবে, তাদের দুঃখ কষ্ট একজন আর একজনের ভাগিদার হবে, পরস্পরে সাহায্য করবে, সেজন্য এই ঈদের ব্যবস্থা করা হয়েছে। এরপরে গোটা মুসলিম জাতি আবার একত্র হয়ে সেই আরাফাতের ময়দানে সাদা কালো ধনী গরিব আমির ফকির সব আরব আজম একত্র হয়ে সব আরাফাতের ময়দানে একত্র হও, মুজদালিফা একত্র হও, মিনা একত্র হও। হওয়ার পরে নিজেদের আন্তর্জাতিক সমস্যাগুলো চিহ্নিত করো, পরস্পরকে সাহায্য করো। কোন মুসলিম পৃথিবীর কোন প্রান্তে না খেয়ে আছে? আজকে পৃথিবীর মানুষ লক্ষ্য করছে সোমালিয়ার মানুষেরা না খেয়ে মরে যাচ্ছে, হাড্ডি শুকিয়ে যাচ্ছে, আর একদিকে কুকুরকে খাওয়াচ্ছে, নিজের খারাপ খাবার তৈরিকে ফেলে দিচ্ছে, বিয়ার খাবার তৈরিকে পচাচ্ছে, আর ওইদিকে একদল বনি আদম না খেয়ে মরে যাচ্ছে। ও আমার জাতি, কিয়ামতের মাঠে আল্লাহ যখন জিজ্ঞেস করবেন, হে বনি আদম, আমি ক্ষুধার্ত ছিলাম, তোমরা আমাকে খাওয়াও নাই, আমি অসুস্থ ছিলাম, তোমরা আমাকে সেবা করো নাই, বনি আদম বলবে, আল্লাহ তুমি তো রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, তুমি আবার অসুস্থ কবে হলে? আল্লাহ বলবেন, ওই যে বসনিয়ার লোকেরা, ওই যে সোমালিয়ার মানুষেরা না খেয়েছিল, ক্ষুধার্ত ছিল, ওইখানে যদি সাহায্য করতে তাহলে আমাকে সাহায্য করা হতো। আজকে পৃথিবীতে এরকম কোন ব্যবস্থা না থাকে, অসহায় কেউ না থাকে, সেই জন্য ছিল মুসলিম জাতির আন্তর্জাতিক মহাসম্মেলন আরাফাতের ময়দান। কিন্তু মুসলিম জাতি হজ করাকে একটা অনুষ্ঠান পর্যন্ত সীমাবদ্ধ করে দিয়ে, ঈদের নামাজকে একটা অনুষ্ঠান পর্যন্ত সীমাবদ্ধ করে দিয়ে আজকে মুসলিম জাতি তাদের ইসলামটাকেও ইহুদি খ্রিস্টানদের মতো একটা আনুষ্ঠানিক ধর্মে পরিণত করে ফেলেছে। আজকে সোজা আমি বলেছি, আমার আজকে আলোচ্য বিষয় ছিল, ইসলাম কোন নিছক ধর্ম নয়, ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখানে অর্থনীতির ব্যাপার আছে, সমাজনীতির ব্যাপার আছে, সব ব্যাপারগুলো একসাথে করে যে দিন তার নাম হচ্ছে ইসলাম, আর তার বাস্তবায়ন ঘটেছে আজকে ঈদের জামাতের মাধ্যমে। ভাইরা আমার, সেজন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমাদেরকে সত্যিকার অর্থে ঈদের এই তাৎপর্য শিক্ষা উপলব্ধি করে গোটা মুসলিম জাতির মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনের আবার আল্লাহ তার শিক্ষা দান করেন, মুসলিম জাতি ঐক্যবদ্ধ হয়ে তাদের সব কিছু নিয়ন্ত্রণ করতে পারে এবং যেন বাতিলের মোকাবেলা করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন।